আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দর্শন করছেন বাংলা পিস টিভি এবং তার থেকে শিক্ষা গ্রহণ করছেন ইসলামের বিভিন্ন শিক্ষা, হালাল হারাম, ইসলামী অর্থনীতিতে বিভিন্ন দিক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এর দ্বারা আমল করা এবং নিজের সমাজের উন্নয়ন প্রতিষ্ঠা করা, সেই সঙ্গে নিজেদের এবং মুসলমানদের মান উন্নত করার। আল্লাহর কাছে এই কামনা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এই অর্থনীতির ব্যাপারে আলোচনা করছিলাম যে ইসলামে ভিক্ষাবৃত্তি গ্রহণ করা জায়েজ না, ভিক্ষা করা জায়েজ না, আর সেই ব্যাপারেই আলোচনা প্রসঙ্গে আমরা এক পর্ব আলোচনা করে ফেলেছি। এবারে তার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এ বিষয়ে কি শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, মাই ইয়াতাকাফফালু লি আল্লা ইয়াসআলান নাসা শাইআ আতাকাফফাল্লাহু বিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে এই জামিন দেবে যে, বা এর জন্য জামিন হবে বা জামানত দেবে যে, সে মানুষের কাছে কিচ্ছু চাইবে না, আমি তার জন্য জান্নাতের জামানত দেব। যে ব্যক্তি গ্যারান্টি ও নিশ্চয়তা দেবে যে, সে মানুষের কাছে কিচ্ছু চাইবে না, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। বুঝতেই পাচ্ছেন যে না চাওয়াটা কত ভালো। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা আতানি, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইলাম, তিনি আমাকে দিলেন। সুম্মা সাআলতুহু ফা আতানি, অতঃপর আবার চাইলাম, তিনি আমাকে দিলেন। সুম্মা ক্বাল লি, তারপর তিনি আমাকে বললেন, ইয়া হাকিম, ইন্না হাযাল মালা খাদিরুন হুলু, হাকিম, এই মাল হচ্ছে সবুজ, শ্যামল এবং মিষ্টি। তার মানে এই মালের প্রতি মানুষের লোভ থাকে। মাল সর্বদা যেমন তৃণভোজী পশু, সবুজ ঘাস দেখলে, সবুজ ফসল দেখলে তার মন ছুটে যায়, তেমনি মানুষ এই রকম মাল দেখলে সেদিকে তার মন ছুটে যায় এবং কখনো যে কোনো প্রকারে সেই মাল নিজের হস্তগত করতে প্রয়াস চালায় এবং বড় চেষ্টা করে। ফামান আখাজাহু বিসাখাওয়াতি নাফসিন, যে ব্যক্তি তার উদার মনে তা গ্রহণ করবে, বুরিকালাহু ফি, তার জন্য তাকে তাতে বরকত দেওয়া হবে। ওয়ামান আখাজাহু বিশরাফি নাফসিন, আর যে মনের লোভ রেখে গ্রহণ করবে, এক হচ্ছে কি আপনার উদ্দেশ্য নয় চাওয়া, কিন্তু আপনাকে দেওয়া হলো, আপনি নিলেন, আর এক হচ্ছে কি যে আপনার মনে লোভ আছে, তাহলে সে যদি তার নেয়, লাম ইউবারাক লাহু ফি, তার জন্যে তাতে বরকত দেওয়া হবে না, সে গ্রহণ করবে ঠিকই কিন্তু বরকত দেওয়া হবে না। ওয়া কানা কাল্লাযী ইয়াকুল ওয়া লা ইশবা, সেই ব্যক্তির মতো হবে যে খাবে অথচ পরিতৃপ্ত হবে না, খাবে কিন্তু পরিতৃপ্ত হবে না, তার খিদে মিটবে না। ওয়াল ইয়াদুল উলিয়া খাইরুম মিনাল ইয়াদিস সুফলা, উপরকার হাত নিচের হাত থেকে বেশি উত্তম। উপরকার হাতকে যে দেয় আর নিচের হাত কার, যে নেয়। অতএব যে দাতা হবে নিশ্চয়ই সে গ্রহীতা থেকে ভালো, নেওয়াটা ভালো নয়। কালা হাকিম, হাকিম বলছেন, ফাকুলতু ইয়া রাসূল আল্লাহ ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, হে আল্লাহর রসুল, সেই সত্তার কসম যিনি আপনাকে হকের সাথে প্রেরণ করেছেন, লা আরজাউ আহাদাম বা'দাকা শাইয়ান হাত্তা উফারিকাদ দুনিয়া, আপনার পরে আমি আর কারো কাছ থেকে কিছু গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত না আমি দুনিয়া ছেড়ে যাচ্ছি। ফাকান আবু বকর ইয়াদউ হাকিমান লিয়ুতিয়াহুল আতা, আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিমকে কিছু দিতে চাইতেন, ফায়াবা আন ইয়াকবাল, তিনি গ্রহণ করতে অস্বীকার করে, দেখছেন কেমন কাজ লাগলো আল্লাহ রাসূলের উপদেশ, এবার ইচ্ছা করে দেওয়া হচ্ছে তাকে, তিনি গ্রহণ করছেন না। সুম্মা ইন্না উমর দাআহু লিয়ুতিয়াহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফত কালে তাকে দেওয়ার চেষ্টা করলেন, ফা আবা আন ইয়াকবাল, তিনি তা নিতে অস্বীকার করলেন। ফাকালা ইয়া মাআশারাল মুসলিমিন, ইন্নি আরিদু আলাইহি হাক্কাহু আল্লাযী কাসামাল্লাহু লাহু মিন হাযাল ফাই, উমর রাদিয়াল্লাহু বললেন, হে মুসলিম সকল, আমি আল্লাহর ভাগ দেওয়া মাল মানুষের কাছে আমি পেশ করি, এই ফায়ের মাল মানে যুদ্ধলব্ধ সম্পত্তির মাল আমি যখন পেশ করি, ভাগ দিই, ফায়া বাইয়া খোজাহু, গ্রহণ করতে অস্বীকার করে। ফালাম ইয়ারজা হাকিমুন আহাদাম মিনান নাসি শাইয়ান, সুতরাং ওমরের জামানাতেও হযরত তোমার চেষ্টা করলেও যে আমি ফায়ের মাল দিচ্ছি, আল্লাহর ভাগ করা মাল দিচ্ছি, তুমি গ্রহণ করো, তবুও হাকিম গ্রহণ করলেন না। তারপরে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের যেহেতু এই ওসিয়ত ছিল, সেই ওসিয়তের কারণে তিনি মাল গ্রহণ করলেন না। হাত্তা তুফিয়া, বুখারী মুসলিমের হাদিস, শেষ পর্যন্ত তার ইন্তেকাল হয়ে যায় তবুও ওই মাল তিনি আর গ্রহণ করেননি। কিসের মাল? ফায়ের মাল, এইসব মাল, যে মাল তিনি একবার চেয়েছেন আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবী তাকে উপদেশ দিয়েছেন যে মাল খবরদার চাইবে না, গ্রহণ করো না, তো মরণ পর্যন্ত দুই দুই খলিফার কাছে আর গ্রহণ করেননি। এই হলো আনুগত্য। আর আমাদের শিক্ষা কি? যে আমরা ভিক্ষা করব না, মানুষের কাছে চাইবো না। ভিক্ষা বহু রকমের আছে, সামান্য যারা ঝুলি নিয়ে দরজায় দরজায় যায় তারাও ভিখারি, আর ভদ্র ভিখারি যারা মোটা টাকা নেয় তারাও ভিক্ষা করে, কিন্তু মোটা টাকার ভিক্ষা করে। কোন রকমের ভিক্ষা আমরা করব না, এটাই হচ্ছে শিক্ষা। তাবিসা বিন মুখারিক আল হিলালি তিনি বলেন, তাহাম্মালতু হামালাতান ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসআলুহু ফিহা, আমি কোন অর্থদণ্ডে পড়েছিলাম, যে আমার দায়িত্বে ছিল যে সেই অর্থ আমি শোধ করব, পারছিলাম না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম এ ব্যাপারে চাইতে, চেয়ে নিতে, যে আল্লাহ রসুল আমাকে সহযোগিতা করবেন। ফাকালা আকিম হাত্তা তাতিয়ানা সাদাকা ফানা আমুরুলাকা বিহা, তুমি অপেক্ষা করো যতক্ষণ না আমাদের কাছে সাদকা এসেছে, সাদকা এলে আমি সেই সাদকা থেকে তোমাকে দেবো, আমি তো আর মালদার নই, আমার সাদকা আছে, আমি সাদকা বিতরণ করি। কালা সুম্মা কাল ইয়া কাবিসা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কাবিসা, ইন্নাল মাসআলাতা লা তাহিল্লু ইল্লা লি আহদি সালাসা, চাওয়া, ভিক্ষা করা, মাঙ্গা তিন ব্যক্তি ছাড়া আর কারো জন্য জায়েজ না। কারো কাছে চাইবে, চেয়ে খাবে, তিন ব্যক্তি ছাড়া আর কারোর জন্য বৈধ না। রাজুলিন তাহাম্মালা হামালাতান ফা হাল্লাত লাহুল মাসআলা হাত্তা ইউসিবাহা সুম্মা ইউমসিক, এমন ব্যক্তি যে ব্যক্তি কোনো অর্থদণ্ডে পড়েছে আর তাকে তা পরিশোধ করতে হবে, যতটুকু মাল নিলে পরিশোধ করা যায় ততটুকু তার নেওয়া বৈধ হবে, সুম্মা ইউমসিক, তারপরে আর নেবে না। অর্থদণ্ডে পড়েছে, জরিমানাতে পড়েছে, যেমন উদাহরণস্বরূপ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্টে একটা লোক আপনি মেরে ফেলেছেন অনিচ্ছাকৃত, তার দণ্ড কত আমাদের দেশের আইনে জানি না, কিন্তু সৌদি আরবের আইনে আছে 3,00,000 রিয়াল লাগবে। যদি অনিচ্ছাকৃত গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনি কোনো মানুষকে মেরে ফেলেছেন তো তার অর্থদণ্ড কত? দিয়াত বলে একে 3,00,000 রিয়াল। পারবেন দিতে? না পারলে আপনি জেলে পৌঁছেন যতক্ষণ না মাফ করেছে। এই ক্ষেত্রে দেওয়া যার জন্য চাওয়া বৈধ, তখন তার ওয়ারিসরা চেয়েছে, আল্লাহ আকবার, দেখেছি কত লোক চায়, মসজিদে আসে অবস্থা থেকে সার্টিফিকেট দেওয়া হয়, এমনি চাওয়া সৌদি আরবে কঠিন, সার্টিফিকেট লিখে দেওয়া হয়, কোর্ট থেকে বলা হয় যে হ্যাঁ অমক অর্থদণ্ডে পড়েছে, তাকে এই দিয়াত দিতে হবে, দিয়াত পরিশোধ করতে হবে, অতএব মহসেনিনরা বা দানশীল ব্যক্তিরা এ ব্যাপারে যেন সহযোগিতা করে, লেখা থাকে কোর্ট থেকে, তারা আবার ওই মসজিদে কিংবা কোনো বড় ব্যক্তির কাছে দরখাস্ত দিয়ে সেই দরখাস্ত সহ পেশ করে, সেই অর্থ জমা করে, তবে সেই ব্যক্তি ছাড়া পায় যে অ্যাক্সিডেন্ট করে লোক মেরে দিয়েছে, অর্থদণ্ড। এমনি ঋণ, যদি কেউ কোনো ঋণগ্রস্ত হয়ে গেছে তারপর আর পরিশোধ করতে পারছে না, তখন তার জন্য ঋণ পরিশোধ করা পর্যন্ত যে অর্থ লাগে সেই অর্থ ওখান থেকে কারো কাছ থেকে চেয়ে ভিক্ষা করে সেই অর্থ পরিশোধ করতে পারে, তারপরে আর তার জন্য চাওয়া বৈধ নয়। এমনি যদি কেউ মেয়ের বিয়ে দিয়েছে পণ দেবো বলে, সেও ভিক্ষা করতে পারে, তাই না? সেও ভিক্ষা করতে পারে যে আমার মেয়ের পণ দিতে হবে, ভিক্ষা করতে পারে না? পারে না, পণ দেওয়া হারাম, এর জন্য ভিক্ষা করাও হারাম। কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে দেবো বলে, এখন না দিলে পরে মেয়ে সুখ নেই, আর পণ হচ্ছে বলেছিলাম না সোনা কাঠি রূপার কাঠি, ঠেকালেই বাস রাজকন্যা হয়ে যাবে, এখন পণ যদি দিতে না পারেন আপনার মেয়ে সুখ হচ্ছে না। সাইকেল দেওয়ার কথা ছিল, জামাই মেয়েকে নিয়ে যায় না যতক্ষণ না সাইকেল দিয়েছেন, এখন এই বেচারির রোজ আনে রোজ খায়, রিক্সা চালায় কিংবা কুলি মুটে ইত্যাদি, রোজ আনে রোজ খায়, লেবার, মানুষের খেতে কাজ করে, যা পায় তাই খায়, দিন আনে দিন খায়, আর এ ওয়াদা দিয়েছিল জামাইকে সাইকেল দেবে, দিতে পারছে না, জামাই সেই রকম যে তোমার মেয়েকে নিয়ে যাব না যতক্ষণ না সাইকেল দাও, কি করবে বেচারি? এর জন্য চাওয়া জায়েজ না না জায়েজ বলুন, আপনারাই বলুন, চাওয়া তা কি করবে, সে তার মেয়ে শ্বশুর বাড়ি যাবে না, এখন বাধ্য, সে তাকে বাধ্য করা হচ্ছে চাইতে, যে গোনা হবে ওই যে বাবা জামাইয়ের, তাই না? ওই যে লোভী জামাই, যে জামাইয়ের সাইকেল চাপার ক্ষমতা নাই, শ্বশুরের সাইকেল চাপবে, শ্বশুরের সাইকেল চাপবে, শ্বশুরের মোটর সাইকেল চাপবে, শ্বশুরের মোটর সাইকেল চেপে কুদুনি মেরে বেড়াবে, টিভি দেখছে শ্বশুরের দেওয়া, সব কি এসবগুলো বুঝতেই পাচ্ছেন হালাল না, ইসলামে হালাল না। এই জন্য ওই পণ প্রথার জন্য বহু মানুষ ভিক্ষা করে। বহু জায়গাতে আপনি শুনবেন কন্যাদায়গ্রস্ত হয়েছে, বাবারা সহযোগিতা করো, কন্যাদায়গ্রস্ত, আল্লাহ মুস্তাহান। এই সমাজকে আপনি কি বলবেন যে সমাজে না শিক্ষা আছে, আর যে সমাজে এতটুকু সহযোগিতা নেই যেখানে বিনা ভিক্ষায় পাওয়া যাবে, সেরকম সিস্টেমই নেই। যদি বাইতুল মালের সিস্টেম থাকতো, ইসলামে যেটা আছে প্রত্যেক গ্রামে প্রত্যেক জামাতে, যদি ইসলামী সরকার নেই কি করব, যেখানে ইসলামী সরকার নেই সেখানে নিজেরা করতে হবে। সেখানে যদি আমরা সিস্টেম করে রাখি, তাহলে আমার গ্রামের বা আমার জামাতের একজন গরিব মানুষের এই হাল চলছে আমরা জানি না, একজন মেয়ে ঘরে বসে আছে কেন না, এই ব্যাপার সেখানে সাহায্য সহযোগিতার পরস্পর কোনো ব্যবস্থা নেই, সেই সমাজে আপনি কি মঙ্গল আশা করতে পারেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার বাকি কথা আপনাদের কাছে বলা হবে, সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কারো জন্য ভিক্ষা করা জায়েজ নয় তিন ব্যক্তি ছাড়া। প্রথম ব্যক্তির কথা বললাম যে অর্থদণ্ডে পড়েছে, যে অর্থদণ্ডে পড়ার ফলে সে বেচারি আর সেখান থেকে নড়ে চড়ে উঠতে পারছে না, তার জন্য চাওয়া বৈধ, তার জন্য যাকাত খাওয়া যাকাত চাওয়া বৈধ। নম্বর দুই, রাজুলুন আসাবাতহু জায়হা ইজতাহাত মালাহু ফাহাল্লাত লাহুল মাসআলা হাত্তা ইউসিবা কিওয়ামান মিন আইশ। এমন ব্যক্তি যে দুর্যোগগ্রস্ত হয়েছে, দুর্যোগগ্রস্ত মানে তার ফসল হয় বন্যায়, না হয় ঝড়ে, না হয় ওই শিলাবৃষ্টিতে, না হয় ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এখন সে তার কী করে চলে, তখন তার জন্য হালাল হয় সে যে চেয়ে খাবে, সে ভিক্ষা করবে, সে জাকাতের পয়সা নেবে, কারণ তার কোনো উপায় নেই। নিরুপায় অবস্থায় নিশ্চয় সে যদি সচ্ছল অবস্থার মানুষ হয়, সে কোনো দিন চাইবে না মানুষের কাছে হাত পাতবে, পেটে খিদা থাকতেও মুখ ফুটে সে বলতে পারবে না, এমন মানুষ সব যুগে আছে। এমন মানুষ ইহসাবুহুমুল জাহিল ওয়া আগনিয়া আমিনাত তাআফফ, যে মানুষদেরকে সামান তাদের রূপ চেহারা দেখে, যেহেতু তারা হাত পাতে না, দেখে মনে হবে যে এরা হচ্ছে আগনিয়া বড়লোক, এদের পয়সার দরকার নেই, কিন্তু আসলে তারা কি, তারা হচ্ছে তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসালুনা নাসা ইলহাফা। তাদেরকে তাদের লক্ষণ দেখে চিনতে পারবে, তাদের মানুষের কাছে তারা নাছোর বান্দা হয়ে চায় না, নাছোর বান্দা হয়ে যারা চায় তারাই হচ্ছে আসল ভিক্ষুক, ভিখারি তাদের পেশা, তাদের অভ্যেস। কিন্তু এই শ্রেণীর মানুষরা যারা হঠাৎ করে, যাদের চুলো জ্বলে না, যাদের হঠাৎ করে এমন বিপদ হয়েছে যে পেটে খাবার জোটে না, পেটে খিদে রেখে মুখ ফুটে বলতে পারে না যে আমার খাবার নেই ঘরে, তাদেরকে দেখার লোককে, হে মুসলমানরা তোমরা দেখো এই শ্রেণীর মানুষদেরকে দাও, দেখে দেখে বেছে বেছে দাও, কিভাবে দেবে, খোঁজ খবর নাও। মুসলমান অথচ খবর নেই প্রতিবেশীর লোক খেতে পাচ্ছে কিনা, প্রত্যেক প্রতিবেশী যদি প্রতিবেশীর খবর রাখে তাহলে কি প্রতিবেশীর অভাব থাকতে পারে? কত আনন্দ হয় যদি আপনি আমার খোঁজ নেন যে হুজুর কেমন চলছে, আমি হয়তো মুখ ফুটে বললাম না, আপনি আমার ফ্যামিলির মাধ্যমে, আপনার ফ্যামিলি পাঠিয়ে আপনি দেখতে পারেন আমার চুলো গরম না ঠান্ডা, আপনি বিভিন্ন ভাবে দেখতে পারেন, আপনি বলবেন না আমার কাছে না চাইলে আমি দেবো কি করে, আহ চাওয়ার অপেক্ষা, চাওয়ার অপেক্ষা করে বহু মানুষ খিদের জ্বালায় রাত কাটায়, অথচ আপনি বুঝতে পারেন না কেমন মুসলমান আপনি। সে মোমেন নয় যে পেট পূর্ণ খায় অথচ প্রতিবেশী উপবাসে থাকে। আমাদের কর্তব্য আমরা দেখব, হাত্তা ইউসিবা কিওয়ামাম মিন আইশিন আও সিদাদাম মিন আইশিন, যতক্ষণ না সে নিজের জীবনের সুস্থ অবস্থায় ফিরে এসেছে, যে অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলে পরে তখন তার জন্য আবার চাওয়া হারাম হয়ে যাবে। নম্বর তিন, ওয়ারাজুলুন আসাবাতহু ফাকা হাত্তা ইয়াকুমা সালাসাতুম মিন যাবিল হিজা মিন কওমিহি লাকাদ আসাবাত ফুলানান ফাকা ফাহাল্লাত লাহুল মাসআলা। এমন এক ব্যক্তি যাকে দারিদ্র হামলা করেছে, আক্রমণ করেছে, তার মানে তার কাছে দারিদ্র এসেছে, গরিব হয়ে গেছে, আর শুধু বললেই হবে না, দাবি করলে হবে না, তার পরিবার থেকে বা তার বংশ থেকে কিংবা তার জাতি বা সম্প্রদায় থেকে তিনজন লোক এসে সাক্ষী দেবে, সালাসাতু মিন যাবিল হিজা, জ্ঞানী লোক, হ্যাঁ তিনজন জ্ঞানী লোক সাক্ষী দেবে যে হ্যাঁ অমুক লোক গরিব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, তবে তার জন্য চাওয়া বৈধ হবে। আল্লাহু আকবার, এমনি চাওয়া না, গরিব হয়ে গেলাম বেরিয়ে পড়লাম না, তা না, তিনজন লোক সাক্ষী দেবে যে হ্যাঁ এই লোক গরিব। যেমন বললাম আমাদের সৌদি আরবের নিয়ম আছে, কোর্ট থেকে এইভাবে সাক্ষী নিয়ে তাকে লিখে দেওয়া হয় যে হ্যাঁ এই যে লোকের জন্য চাওয়া বৈধ, বা এ যদি চাইতে যায় তাহলে কর্তৃপক্ষ থেকে একে বাধা দেওয়া হবে না, কিংবা যারা দানশীল ব্যক্তি তাদের দৃষ্টি আকর্ষণ করা হয় যে আপনারা এই লোকের সহযোগিতা করুন, কারণ সাক্ষী প্রমাণ নিয়ে আমরা জেনেছি যে এই লোক আসলে দরিদ্র। তিনজন লোক সাক্ষী দেবে তবে আপনার জন্য চাওয়া বৈধ, নচেত ভিক্ষা করা বৈধ নয়, চাওয়া বৈধ নয়, হাত পাতা বৈধ নয়। হাত্তা ইউসিবা কেওয়াম আম্মিন আইসিন, যতক্ষণ না সে জীবনের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, জীবন স্বাভাবিক হয়েছে, সচ্ছল অবস্থায় ফিরে এসেছে, আর কোনো অসুবিধা নেই, দারিদ্র দূর হয়ে গেছে, গরিবি দূর হয়ে গেছে, তখন আবার চাওয়া বন্ধ, আপনি আর চাইতে পারেন না। অনেকে পেশাগতভাবে চেয়ে আসছে, অনেকে চেয়ে আসছে, এমন লোক দেখা গেছে যে অর্থদণ্ডে পড়েছে, যেমন মানুষ খুন হয়নি কিন্তু অপরপক্ষের গাড়ি, অপরপক্ষের গাড়ি মনে করুন 5,000-7,000 রিয়াল কি হয়, তাকে জরিমানা লাগে, গাড়ি নষ্ট করেছেন, আপনার গাড়ির সাথে তার গাড়ি লাগিয়ে দিয়েছেন, তার গাড়ি নষ্ট হয়েছে, আপনার গাড়ি আপনি সারবেন, পরে তার গাড়িটাও আপনি সেরে দেবেন। 7,000-8,000 রিয়াল সাধারণ মানুষদের জন্য খুব কঠিন, সে জেলে থাকলো। এবার মুসলমান ভাইরা সবাই মিলে তাকে একটা ট্রাফিক অফিস থেকে একটা কাগজ দেওয়া হয় যে হ্যাঁ এই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এর জন্য এত জরিমানা করা হয়েছে, সেই জরিমানা ওকে দিতে হবে। সেই কাগজ নিয়ে লোকের কাছে কাছে যায় এবং ভিক্ষা করে, যেহেতু নিজের দেওয়ার ক্ষমতা নেই। ভিক্ষা করার পর 7,000 রিয়াল জরিমানা ছিল, 7,000 রিয়াল উঠে গেছে, তবুও সে ভিক্ষা বন্ধ করে না, সে আবার পরিচিত লোকের কাছে 7,000-এর উপরে 8,000, 9,000, 10,000 কামিয়ে যায়। মানুষের ভিতরে লোভ কি তখন নিজের কাজ করে, ফলে সে চাওয়াটাকে অভ্যেস বানিয়ে নেয়। এইভাবে যারা ভিখারি ভিক্ষুক, সময়ে এক সময় এসেছিল এমন সময় যে তাকে ভিক্ষা করতে হতো, ভিক্ষা করতে শুরু করলো, যখন শুরু করলো ভিক্ষা করার প্রয়োজন এখন নেই, কিন্তু অভ্যেস বর্জন করতে পারছে না অভ্যেসগতভাবে। আপনারা শুনেছেন, এই কদিন আগে আমরা শুনলাম যে একজন ভিক্ষুক ভিক্ষা করে, শহরে ভিক্ষা করে নিজের ছেলেকে মোবাইলের দোকান করে দিয়েছে, ভিক্ষা করে নিজের ছেলেকে মোবাইলের দোকান করে দিয়েছে, আর একজন ছেলেকে কোথায় প্রতিষ্ঠিত করে দিয়েছে, ভিক্ষা করে এখনো ভিক্ষা করে যাচ্ছে। সে ভিক্ষা যায় তার জন্য, তোমার বেটা মোবাইলের দোকান করে সেখান থেকে লাভ হবে, তো ভিক্ষা ছাড়ো এবার। কিন্তু না, এই যে অভ্যেস, মানুষ হচ্ছে অভ্যেসের দাস, যখন অভ্যেস হয়ে যাবে তখন সেই অভ্যেস সে চালিয়ে যাবে, কারণ বিনা পুঁজির ব্যবসা, আর এই ব্যবসাতে মজা সম্পূর্ণই লাভ। এইভাবে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাওয়া জায়েজ না। ফামা সিওয়া হুন্না মিনাল মাসআলাতি ইয়া কাবীসা সুহতান ইয়াকুলুহা সাহিবুহা সুহতান, হে কাবীসা, এ ছাড়া, এই তিন ব্যক্তি ছাড়া যে কেউ চাইবে চাওয়া মাল তার জন্য সুহত হবে, হারাম হবে, সে হারাম খাবে। অতএব ভিক্ষার মাল হচ্ছে হারামের মাল, এইভাবে ভিক্ষা করে খাওয়া যাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সময় শেষ হওয়ার কাছাকাছি, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এর মাধ্যমে সময়টা কাটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে বিষয়টি আমি জানতে চাইছি সেটা আজকের যে বিষয় সেই বিষয় থেকে একটু আলাদা। সমাজের উন্নয়নের স্বার্থে সমাজপতিদের কি ধরনের দায়িত্ব হওয়া উচিত, আর তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে ইসলামিক শরীয়তে কি হওয়া উচিত, এই বিষয়ে যদি একটু আপনার দৃষ্টান্ত দেন তবে উপকৃত হবে। সমাজে সমাজপতি যারা আছেন তারা যদি নিজেদের দায়িত্ব পালন না করেন অর্থনৈতিক ব্যাপারে, গরিবদের ব্যাপারে, সমাজের ব্যাপারে, তাদের তো দায়িত্ব পালন করা উচিত, কিন্তু যদি না করেন সেক্ষেত্রে ইসলামের বিধান কি, যদি ইসলামী প্রশাসন থাকে, ইসলামী শাসন থাকলে সে প্রশাসন ব্যবস্থা নেবে, তাদেরকে যে কাজ করা উচিত সে কাজে বাধ্য করবে। যেমন যাকাত না দেয় সমাজপতি, সে একদম ধনী মানুষ, সে যাকাত দেয় না, তাকে যাকাত দিতে বাধ্য করবে সমাজপতি। তার বিশাল ধন আছে, সেই ধন সে ঠিক মতো ঠিক জায়গাতে ব্যয় করে না, সে হয়তো নিজের বিলাসিতায় ব্যয় করে, ইসলাম তার ব্যবস্থা করবে। ইসলামী শাসন থাকলে পরে তার সুষ্ঠু ব্যবস্থা করার জন্য সরকার তাকে চাপ দেবে। এখন যদি ইসলামী সরকার না হয় তাহলে তাকে চাপ দেওয়ার কেউ নেই, তার বিবেক ছাড়া। বরং আলেম ওলামাদের এখানে পর্যায়ে আসে, সে আলেম ওলামারা তাকে উপদেশ দেবে, নসিহত করবে এবং তাকে বুঝাবে তার জন্য তার যে কর্তব্য আছে, সমাজের মানুষদের জন্য যে করণীয় কর্তব্য আছে সে কাজ তাকে করতে উপদেশ দেবে। এছাড়া সরকার ছাড়া তাকে চাপ দিতে কেউ পারছে না, আলেম ওলামারা উপদেশ দেবেন, যদি তা সে মেনে নেয় তাহলে পরে সমাজের কাজ তারা করবে, যাকাত ঠিকমতো আদায় করবে এবং তার যে অর্থ আছে সেই অর্থ ঠিকভাবে কাজে লাগাবে, যেখানে যেমন উন্নয়নমূলক কাজ আছে সেই উন্নয়নমূলক কাজে লাগিয়ে সমাজের উন্নতির চেষ্টা করবে, যাতে সমাজের কেউ খাবে না তা হবে না, তা হবে না, তোমার তারাও খাবে এবং মানুষ সবাই খাবে। মানুষের যে হক আছে তার, সে ধনবান হলে তার যে 100 টাকার ভিতরে 250 টাকা আছে, এই 250 টাকা হক হচ্ছে গরিবদের, গরিবরা খেতে পায় না, গরিবরা রোগে মরছে, রোগে ভুগছে, কষ্ট পাচ্ছে, অথচ তুমি সমাজপতি, তুমি কোটিপতি, তুমি ধনবান, তোমার ধন আছে, তোমার ধনের প্রত্যেক টাকার ভিতরে আড়াই টাকার হক আছে এদের, সেই হক বের করতে হবে সরকার হলে চাপ দিয়ে, আর যদি সরকার না থাকে তাহলে পরে পাবলিক আলেম ওলামা তারা উপদেশ দিয়ে বলবেন যে আপনার এই ধনে 100 টাকাতে 250 টাকা হক আছে, সেটা আপনি গরিবদেরকে দেন, উন্নয়নমূলক কাজে দেন, যেখানে সমাজের এবং মুসলিম সমাজের দরকার আছে সেই দরকারি জায়গাতে, প্রয়োজনীয় জায়গাতে ব্যয় করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন কেবল ব্যবসা সম্পর্কে একটু কোশ্চেন, যে এখন ভারতবর্ষে গান বাজনা সমেত যদি না দেওয়া যায় তাহলে ব্যবসা করা মুশকিল, কিন্তু আমার যদি নিয়তটাই এই থাকে যে আমি ইসলামিক কোনো চ্যানেল প্রচার করব, তাহলে কিন্তু ব্যবসা করা যাবে না কিংবা প্রচার করাও যাবে না। এখন যদি আমি ইসলামিক চ্যানেলের সাথে যদি ওইগুলো জড়িত করে দিই তাহলে কি সেটা বৈধ হবে? আপনি কেবল ব্যবসা করছেন, সেই কেবলে আপনি গান বাজনা চালাবেন না, ফিল্ম চালাবেন না যাতে গান বাজনা আছে, অবৈধ মহিলা আছে, নগ্ন মহিলা আছে, খারাপ সিন আছে ইত্যাদি ইত্যাদি। আপনি যদি বৈধভাবে চালাতে না পারেন তাহলেও ব্যবসা ছেড়ে দেন, আপনি অন্য ব্যবসা করুন। আল্লাহ তাআলা ব্যবসার জন্য আরো হালাল পথ অনেক রেখেছেন। এখন যদি এটাই চালাতে হয় তাহলে এটা যাতে চালানো যায় হালালভাবে আপনি চেষ্টা করবেন, ইসলামী চ্যানেল আনবেন, ইসলামী সিডি আনবেন, ইসলামী ক্যাসেট আনবেন, দিয়ে আপনি চালাবেন, ইনশাল্লাহ আপনার চলবে। আপনার মতো যারা হালাল চায় এবং হারাম দেখতে চায় না তারা আপনার কেবলে অংশগ্রহণ করে আপনার কেবল চলবে। সমাজে যেমন খারাপ লোকও আছে তেমন ভালো লোকও আছে। আপনার ভালো লোক আপনি দেখেছেন যেখানে ইসলামী ব্যাংক আছে চলে না? চলে না, ইসলামী ব্যাংক চলে না? চলে না, বরং সুদি ব্যাংক থেকে ইসলামী ব্যাংক ভালো চলে। সুতরাং ইনশাআল্লাহ যদি আপনি হালালভাবে বলেন যে এটাই আমাকে চালাতে হবে, তাহলে আপনার সেরকম সুযোগ ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেরকম হালাল জিনিস নিয়ে এসে আপনার চালাবেন, ইনশাআল্লাহ ভালো লোকরা সেই জিনিস আপনার দেখবে এবং আপনার ব্যবসা বাণিজ্য হালাল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই রকমই হালাল পথে চলতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।